الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. কুড়ি দোহ অলগণ আমি বায়াং করি মমিনুন না এমি এবার আমি হুঙ্কে সিফাতা বাই সিফাতা এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইতু কুরআন ফাট্টাবা ফামিওয়ানি মমিনুন ইনসানুন তিমবায়াক আব্বাসসা ইনসানুন বেহেগে মিওয়ানি তিমবায়াক এব্বাই কি মমিনুন আনেব্বাই কি কাফারুন তিমমানা বাই কি এ দেমে দুগাওয়া বাইং এই মুনাফিকুন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মমিনুনগে ওয়াহাকা আদি এবার আমি হুঙ্গে বায়ে সিফাতং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিফরতান বায়ান করবি দেন একদাং এ বায়ান করবানি কাফারুনগে বায়ে ওয়াহাক কাফারুনগে বায়ে ওয়াহাক আদি বামি হুঙ্গে বায়ে সিফাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুরআন গামে হি কুরআন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন কাফারু ইমিস্তাহুম কুফরুগা কুফরুগে তেরিয়া রাঙ্গালা গেমিফাতিবি মিহুম কাফারু ইমিহুম এমিহুনা হামাহাম বেগেম বে সবা উনালেম হামাহাম বেগেম বে আনজার তহম কালে ফান মিহুন নাসে হে দেবিয়াস আমলাম তুন জির হম আদিনাসে হে নু দেবিয়াস হামাহাম এমিন লা ইউমিন ঈমান নু আন এমিহুন একালে ফান আবদুস দহিবতি ওয়াডা গেম ফওয়ানি মক্কা গে বড় বড় তিন ইসলাম একাম কো এম ফরত মে কালে ফান ঈমান ওয়াডা গেন নই কম বাই মক্কা গে মে দেরা নিকামে তিন মক্কা গে মে দেরা নিকামে তিন কালে ফান নাং ঈমান ওয়াডা গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান ফীমা বাদা ফাতুবা লিল গুরাবা সুনান হাদিস কুরআন ইসলাম দিন ফেরিফামানি বড় বীরট্টি গতে গায়ে আদি ইসলাম দিন এমরি দানি ওয়াস বীরট্টি গতে গায়ে বীরট্টি হিন্না বাজ্জের কাং উঠতে বীরট্টি হিন্না তে ইদালুই ইসলাম দিন মতিয়া সাবিত হইতে বি নিকামে তিন্না এমি হুন্না বাজ্জের কাং উঠতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম দিন ফরতম ফেরুনি হুরিহা বে ফুলন সিঙ্গে না সিরাত আডো হালিয়া সুরিহা বে ফুলন সিঙ্গে না ওয়ারান নিকামেতি গো তেগগাকান আলুং এমে ফরতম ইসলামম ফেটতেবি ইসলাম ফেটতেইমা এমি হুঙ্গে সাহিবা এমি হুঙ্গে ওয়েরিং এ আলুংগে ওয়েরিং এমি হুঙ্গে আলুং না কুরি আনিয়াতাং হুরিহা বে ফুলন সিঙ্গে এঙ্গে ওয়াডা গান নান কান্নে এঙ্গে বিলাল রাদিয়াল্লাহু আনহু একালিক ফান কেসে ইমি হেগে আলে এই সফওয়ান বুন উমাইয়া কি আমি হেগে আলে বিলাল বুন আবি রাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজ আরায় ওয়াডা গেনবে রেগা একালেগে ফান ওয়েদে ওয়াডা গেনমা কমমে গান্ড ওয়ারাকুম স্বর্গে একালে ফান ওয়েদে ওয়াডা গেনবে কমমে গান্ড ওয়ারাকুম বিলালুগে ফানুগে ফিয়ালুগে আড ই ওয়াডা গেনাই মিরাজ গে রেগা এহা মাই বেকালে আফ্রিকা বেকালে হাবুশ করাগে বেকালে একালে ফানাকি একালেগে ফানান এনা এ আনিয়া কুরে বিবার মক্কা গে তাঙ্গা ইলাহে কো হুনু তানেন এতনাকি হুনু গদাইরো হিলাতা কুতেরে কিহা হুনমান হিলতা কুতের হিলতা কুতের ইয়ং হুস গয়া হা দাফ একালি ফানো ননি বাবা বাবা আদি এবার উনমে কেন কারিফানো কে মে ফুল মচ্চ হুনু হিল আর ওয়াহ বাবা এরন সে কারিফানো দান আহাদুন আহাদুন আল্লাহ এককান্ত এতি মানে একালি একলাঙ্গে এবস পরাত শরীকুন কুরআন আমি ইসলাম দিন ফেরিফাওয়ানি মিফাদা বিরাটি গতেগা ওয়ারাদ দেরা নিকামেতি গতেগা ইসলাম দিন আই ফরতাম ফেশিগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসাহি কুরাইবি মক্কাগে বড় বড় তিন ইসলাম বে তো একাম কই মি হুন নুয়ে ইসলাম এমি হুন না খাস মাজলিস তং হাদম বেছে গরি ফান এদি বাডা গাই একাং আল্লাহ মানা করবি এমি হুন না বাকি খাস গাদর কালে ফান নু কুরবাশ কালে গ ফান গাদর কুরবাশ কালে ফান একুয়েবা মুসলিমুন না মুমিনুন না এই এমি হুন নিকামে তিন কাম গা বিয়াস একালে গ ফান ওয়ারা উম্মীদ কুরবি মক্কা গে বড় বড় তিন ইসলাম বে তো কালে ফান দোয়া কুরবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মক্কা গেম মে বড়ে তিন নাং মি উলানি ওমর গে ফানা আবু জাহুল মি এম মে বড়ে তি দেমি দেমি মক্কা গে ওমর গে ফানা আবু জাহুলা ওমর গে ফানা ইসলাম এন ইসলাম দিন গে এম মে আদাওয়াইতের একাকু এই ওমর গে ফানা ইসলাম দিন এম মে আদাওয়াইতের একাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বি আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাদ বি আহাদি রাজুলাইন হাব্বা ইলাইক ওমর ইবনে হিশাম বা ওমর ইবনে খাত্তাব এ আল্লাহে মি ওমর ইবনে হিশাম আবু জাহুলা ওমর ইবনে খাত্তাবা দেমি হুঙ্গে তেরিং আল্লাহ রুহি ওডিগাম বা আলাকাং হিদায়েত দাক্কা আসিয়ে ege zariyan e debihun kurami hege zariyan islam dina izzet de vashi den allah irada kurabi umar ge fanan hidayat dekke uma umar ge fanan hidayat libi ada gate debihun ge teren abu jahul di ai hama ena ge kibruari kama eku marwegen ena di e badur hangurama ge do ena marwe kuda kujja ku kuda dekudin ena maraya dimasmi hanjar koppali ena ge kuda dekudin muaza muawwiza debe kanu ewagu tu ena mara ara awegen ena ki kekenge da ki ena buni subhanallah timanna miyom marali kuda deku dinne emi hunge teren bodu miha ku asti manna marali na ki haran alo ki ha ni kameti kama ku ati manna midani aada ge de kuda ku dinne timanna e marali ege teren bodu de miha ku asti manna marali na ki haran alo komme agas islam din feruni war birati kama ku adi rasulullah hadis ul quran islam din nimigem wes dani birati kama ku gaya mihar olum nam fen islam din biratti ve fa war hama ekani duniya ge gine muslimum yati oi war maden nu ne dulum muslimun ne kiya kiya baya ko duniya ga ekam kafarun eti muslimun ge mati ga ekam islam din hagwoto ge islam din ni islam din vanu hagwo ge ba goto ge islam din vadijja nam kafarun nan ehen ti bevene te islam ge mati ga kafarun alwati wan jehene muslimun ge kuri mati ga muslimun hagwo goto ga muslimun goto ga tibi nama eka muslim ben men nuwe gotak tibe eka muslim ben wani namuga muslim gotu gati ben huriha amalek kuran jeni mi hun kura amal huriha kam ehem me miadu kafarun ge terege eba tibbe etan etan milyan bayin islam din dirasa ko gen tibe islam din kiya wa gen tibe muslimun na kanne ge mi hun na ege warakan islam dine muslimun na kanne ge ege teren bay mi hun taquri re ba kura islam din ge mawdu taka emi hun hoda fa hur islam dina behe gotun kan tatta ekama ku muslim na kannege ege miha ka dini gotun e islam dinu mi kam mihen oti kihene ge bona fiya jawabu de be ge miun kafarun miti be amerika miun kafarun amerika ge mihen ge jawabu de ki ve ta madrasa ta hoge ba mihar kiyawa de islam di islam no e islam dinu mihen kiyawa de ne ki kuran islam dinu jessuma jessun kuran islam dinu jessun kuran e islam din kiyawan ekama ko mena enge emena sawal ko fe mihen ge bona ka de dinu goti mihene tikanta goti mihene eka muslima ka sawal ko bara din ko mikan oti ki netto ehna kan nege ne jawab de eka ema emi hum ma molo ehma alugan me miti muslimun ne ke islam din bi ratte fo war ege ne rasulullah sallallahu alaihi wasallam hadis ru te dukan hori habe fo ne sege ne rasulullah sallallahu alaihi wasallam hadis ru qurani iman kan fa zamanu ga madina adde mi kannan hama ekane madina ga onnan islam kan fa zamanu ga rasulullah sallallahu alaihi wasallam hadis ru qurani innal iman la ya'razu ila al madinati kama ta'razu al hayyatu ila juhriha fahu zamanu ga iman kan demigen dane madina aya harufa ege harad demigan nafada ei madina ng islam din faalui e islam din alung amura dani yus madina rujuwaani fahu zamanu ga e madina ge me fahu zamanu ga duniya ge huri hayatane fasade ge nda wagutu ga madina ge onnani islam din biratte ge nda na adi duniya ge yame waani emme nuba makhluqun ge macha duniya giyame vani duniya giyame vahindu allah dulun kiya evves miha kumi bimmati ga nutiben allah dulun kiya allah subhanahu wa taala huriha mitanga mi bimmati ga ba huriha maing echchu fullawan gurwan nonnan gabatullah ge fulen nonnan mi evves echche bimmati ga nonnan mi istakun janwarun ule fada bimmati ga ule mundan e bagutu giyame gaimani allah ikura innal ladina kafaru sawaun alaihim andartahum am lam tunzirhum la yu'minun kafaru yistakunna kalifanu kitam menasihate devvias nu devva huttas hama hama imane nu ane miyum e kalifan lahu dahivati wada gane mi istakun islam wada gatuma fala allaka baqi'un nafsaka ala atharin kalifan allah me kurawani kalifanu ke nafsu hitama ingos halak wa fada emi hun ge fahatun emi hun islam nu wege nu ati ve emi hum islam nu mugo sabon kalege fanu hitama ngos kalege fanu ke nafsu halahu kullu fa de mi e kalege fanu istam islam nu ati hitama kurawa war allah kurani kalege fana behe kamen nu kalege fanu ati timan allah ge risale for koddinu me eni muniya kalege fanu ge zimma deuti ni muniye den tawfiqu devu manu devu ge timan allah ge kame ke ei e ahulu verinna islam dinu ge ahulu verinna ekan ekamuge ahliyatu hurimi hunna timan allah hidayat dakkawana me adiye hidayatu gahluverkan nemmi hunna hidayat timan allah nu dakkawana me den allah ye qur'ani ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم عذاب عظيم এমন হিদায়ত নুলিবেম বি কিবে কালি ফান নসিহেঙ্গে বদে বা এ নসিহাতুন কিবে হে মেহন আসার নকুরানি কালি ফান নসিহেত দিনাস নুদেবিয়াস নুদেবিয়াস এমন হাম হামা এ কিবে গে এ গে সবাবা কি খতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাআলা ওয়ানি বা মেঙ্গে হিত্তা হুগা সিক্কা জাসাওয়া ওয়া আলা সামইহিম আদি এমিহুঙ্গে কাম ফাইতা হুগা সওয়ানি সিক্কা জাসাওয়া ওয়া আলা আবসারহিম গিশাব আদি এমিহুঙ্গে লোতাকমাতি ওয়ানি ফারদালে ফাহগ্গেনু ফেন্না ولهم عذاب عظيم ادي قيامت دهو گامي اونن هوري بودو گيم وا گدا فدا گيم وا عذاب دن الله سبحانه وتعالى بامي گيت تو گيم ني سيكا جس فا دن مثالك سوالن هيپلن ارا وداين فان الله امي هونن انيا ور وينون هي سبحان الله الله سبحانه وتعالى فراتك انيا ور نو الله يكرواني وما ظلمهم الله ولكن انفسهم يظلمون আল্লাহ এমামি হুনগা আনিয়াবের নবে একামাকু খুদু এমি হুনগা আমিল নাফসুতা করে এমি হুনগা আনিয়াবেরি ভি এমি হুন হিদায়েত বেন নবি হিদায়েত বেন নবি মা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়া তারাকাহুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুম আল্লাহ সুবহান ওয়া তাআলা এমি হুন মাগফুরাতুম গ তেরিয়া এগোই মি গতাং উলুমা দু কল্লে ভি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এবামি হিদায়েত বেন মেন নবে নিয়াত ওয়াল গনমেন তেরে কিতাম মি মি কুডা কুডা মিস কোলে মি বড় আবাদি রাহুকে কুডা কুডা মিস কোলে মি তিমি হিদায়াত গ রাসূল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ মি নাস বাস কোলে এসে ও মাটকা ওয়া ডাগে তি তিব্বে মি বড় আবাদি কুডা কুডা মিস কোলে আনে বামি হ কোবে এবি হম বেন মেন নুবে হয়েছে আডওয়া হাকা হয়েছে আডওয়া হাম বেন নুইম আল্লাহ সুবহান ওয়া তাআলা মি গ হিত্তা গ সিক্কা জাসসান দেন এবি হম গ হিত্তা গ সিক্কা জাসসে মা মি মানি কিহনে কিতামমে হে ওচ্চে এমি হুনা কিয়া দিনাস নুবিসনে কিতামমে হে ওচ্চে কিয়া দিনাস মাতিম বায়াকো ফাবিয়াস এমি হুনা ফাবিয়াস এমি হুনা বিসনা দে গাবুলেন কুরআন মক্কা গে মুশরিক বসে মিবনানি কি কে আহারমেন বেনমেন নুনে ইনসানাক রাসূল কোমাগে ফনুবু মাকা এক গতেস কামা কোন দান ইনসানাক ওয়াস কেন আহারম গে তরে রাসূল কামু গান রাসূল গে গতু গান জেনে মালাইকা তে কে এমি হামি বুনানি আল্লাহ তাআলা ওয়াহি কুরবানি বিম্মতিগে মালায়েকাতুন দিরি উলে নামা তিমান আল্লাহ রাসূলুঙ্গে গতুগে ফোন বিহি মালায়েকাতুন নে বিম্মতিগে তিয়া উলানি ইনসানুন নে মালায়েকাতক ফোন ওয়া ফিয়া ইনসানুন এমি হুনা ক্যারিওয়ান তা বিরুম মালায়েকাতক ওয়াডা গাম ফিয়া আন্না জানা জেন ইনসানে গতু গান নের বানা তি ইনসানে মালায়েকাত দেগে হামা সিফা ফলো গা সি ইয়া মিস তাকুন না বিরুম এবে কালনা ক্যারিওয়া কানু করে নিহা বড়ে তি বাইং এবে কালনা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে ফাহর জিবরাইল আলাইহিস সালাম কে ফানু গে ফুরিহামা সিফা ফুলুগা দেখে বেটা গেন এই ফাহর হিরাফার বাদা হিরাফার বাদা গে হোলা কারিং আনে ফাহর মিরাজ আরা বেটা গেন এর গে উডুং হিরাফার বাদা কারিং কে ফান দেখে বেটা গেন এই দোহে কে ফান হে ফুলু নেতি গেন বেটি বেটা গাতি কে ফান বড় কম মুলি উদারে স্তব বেদি ফাওতি মুলি এক কো জিবরাইল আলাইহিস সালাম মুলি উদারে হগো জিবরাইল মুলি জিবরাইল মিয়াতি এ কে ফান হে ফুলু নেতি গেন বেটি বেটা গাতি হামে গতম উডুগে কে ফান দেখে বেটা গেন নেবি মি আদি আল্লাহ কে রাসূলা একালে ফানু গাতা জিবরাইল আলাইহিস সালাম আবদু সেবা বাড়া গানে একাম কো ইনসানে কে সিফা কে বাড়া গান্না মানে একালে কে ফানু বহে ফুলন তিগেন বেটে জিবরাইল আলাইহিস সালাম ফুরি হামা সিফা সিফা ফুলু গা ফেনি বাড়া গাতি মা দেন আদি আমু ইনসানু না বানি কি নেব্বা এমে বলানি মালায়েকাত নে আনন জিয়ে আল্লাহ কর মালায়েকাতুন আয়া কাসে মিং ঈমান নওয়ান উডুন মিহান দরেন হুলুইফা এ দরুন এমে হনা ফেন্না গতাম মিহান ফতেন আয়াস এমে হনা ফতাকান ঈমান নওয়ান হামা এহেমে অনে আলগন মেগে তেরেগে হামা গুরুয়ানা সুন্নাতুন হামা রীতি কম মি বায়ান কুরাবেনি দীনুগে মাসসাল তাহা বায়ান কুরারে পুনানি এহু এ গতারে আরম কুরআন আহারম কুরআন হামা কুরিন কুরি গতারে এ গতের আঙ্গালি হামা বাদলেন নকুরে গুরুয়ানা সুন্নাতুন মি দেখেবেনি মি মি মি বাওয়ালে মি দীনুগে সিফায়গে আল্লাহ বাওয়ালে বেচ্চে কি নিয়ে দেন মি আত্তাবানুবে কোন জায়গা তাবাওয়ানি কোন ইসলাম দিনে মতি মি আত্তাবানুবে মি ইসলাম দিই নাকি গুরুয়ান কীর্তি গুরুয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুন নাই আমায় বলেন আহার কি আদি তিহেন ও তাকাস মেয়ার মি বুনে বাই মিহ কার গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্তাক করে বিমিহেন নে হাও বুনে আর মি বুনে নাকি আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিহেন কান্তাক করে বিয়াস বিয়াস আহার মে মিহেন নে কান্তাক করে আমি কি কে মি বুনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত ইনা ইনকারে করি কফিয়া গে সাজা কি কবে এম আলগন মে বিষ্ণাম বি মি কান্তাত তাকা মি আ কান্তাত তাকে নে মি সাজ তেক আহার কুরিং বায়াম বেহুরি কান্তাত তাম মি মি হার মি আলগন মে তেরা আদি আন্নাম ফেরি কিরি আশকুর কুরাম বেজ্জা আল্লাহ সুবহান ওয়া তাআলা আলগন মে এ কুরি মি গেচিং আস ফাইন নে এ হিসাব কো মি কো ফোর ফাইন নে ইসলাম দিগে বাওয়ালে বুনু সরহাদ মি কো ফোর আ ফাইন নে কুরিয়াকু মি আন্না নি এম মে কারি avattari gaumataku me annani foi potaacci etantanu mihun liye fahuri foi potaacci aasamiyoti diwe rajya echi kiyang algonma mitibi e khurafi echi tang emihun eliye foi echi ta india mihun liye foi echi tang alonu kiyage mitibeni demmi bunani mi fahun ni gurwan tafsira rasulullah sallallahu alaihi wasallam sunnah foi takaacci mitanang ama ti aachi ta balami furatama garnu galiye fahuri echi se divih rajya forasa nun e dalilen kore aachi gotu gamaka divih rajya forasa nun ei divih rajyan e nasibu libi faneti kuriga mihar den nasibu libuni ma allah shukuru ada koran jehena miharo mihar allah subhanahu wa taala ge kirti qur'anu ge mana fennam mihiri kuriga mihun aqida onna gotaki mi kirti qur'anu ge mana ei enge echenno e hama ekan mi ura arwala hama hen bos difa baavan ji hech ege mahana ege echenno ego ta bune fe bahari kuri ege eduru be misara ke eduru data guruan kiwan emi hun den eru emme molu mi hun na kiemi hun a lokan mende ego tu emme molu mi hun na kiemi hun guruan kiya den mi ole mi hun mi kuda kudinna emi hun e bunani guruan ge mahane nuwe heo hane kine guruan ge mahane nuwe guruan mi baavade be allah subhanahu wa taala alata kunna hidayate ge gotuga මේ ගුරුවාන ගෙන් එච්චන් අමල කරන් ය අංගවනි අල්ලාහ් සුබ්හානහු වතාල. දැන් ගුරුවාන ගේ මානෙ නැති යකිනන් හදාන. আদি කිරියා මිස්තකුණ මේගෙන ගුරුවාන ගේ আদি මාන එබෝතේ. එබෝතේ මාන. මිහාර මිස්තකුණ මේගෙන් වෙරි කුරීගේ මිස්තකුණ අකීදා ගොයි ගොයි මේ ගුරුවාන ක මාන එබ්ස් නැයි. ඒ හිසාබ ගති වී කුරීගේ මුස්ලිමු දිවෙහිං ගතරේග. එයා මිහාර වලගමන් නම් මේ තන්දර ඔලොම් ෆිලම් මිදනි. තන්දර ඔලොම් ෆිලම් මිදනි. එකම හිතාමයි කිවාහකේ මිකමස් බේනොම් මෙවනි මදුබයකේ. එහෙන්ත වානි අල්ලාහ් සුබ්හානහු වතාල කීතු ගියාමෙ දුක ආදම আলাইহিস সালাম ගේ වහී කුරවේ ආදම আলাইহিস সালাম නරකවන්ත වෙරිම වහී කුරාෂ නරකවන්ත වෙරිම වහී කුරාෂ ආදම ෆාන දන්නවනේ කි කිය අල්ලාහ් කිතං කිතං හේ අල්ලාහ් කුරාන කොම්මෙ එංහා හකුන් වස්තේ කන වදිහන වය නරකයාෂ කොම්මෙ එංහා නොස්තේ කන වදිහන වය නරකයාෂ දෙග හැමීම මුස්ලිමුන්නේ කියාගේ මුල එම්ම ස්වර්ග වන්නානේ නම කොම්මෙ හා හකුන් වස්තේ කන වදිහන වය නරකයි දියස්ත නබන් එහෙම වාගේ මුස්ලිමුන්ගේ නමුගේ අරි තිබ්බස් මොනාෆිකුන් එමිහුන් තිබි මුස්ලිමුගේ නමු කාල ගොන්න වෙන්න පුර ගින අමල් වෙස් එමිහුන් කුරි නමාද මාගිනාන් කුරි රෝද මාගිනාන් ඉපි ගුරුවම් මාගිනාන් කියව හජ්ජ වෙස් වේ බරාබර මොනාෆිකුන් එකම අල්ලාහ් සුබ්හානහු තාලා නරකයාගේ එම් අඩියන් එමිහුන් දෙවි නරකයාගේ වේ හයිබ්බා ලහා සබඅතු අබවාබින් නරකයාගේ වේ හයිබ්බා likulli abu likulli bab minhum juz'un maqsum komme bayakan narkayen komme bayaka ve kanda eligen bayaka allah muqarrar kurabe egen me adi bayaga munafiqun tibi innal munafiqina fid darkil asfali minan nar munafiqun mani narkayagen me adi bayaga emme mati bayaga narkayagen me lui azabaki alifanu go faawane e faawanan ara hunna mihage sikundi hunna ni abadu keki sikundi ena tasavvur qura tasavvur ena bal ena tasavvur kure miya vure bodu azab en narka gena nuwa ka ena tasavvur den narka gena adiga wa mi hun ge hala ki ko ba munafiqun muslim ge tere gulu nu mi hun ai ma adi muslimun ne kiya ka swarga nu dana kan hori habe fulna sen gena mi ha isaam la ilaha illallah kiya ka swarga nu dana ka swarga da la ilaha illallah kiya fe ge macha amalu bina kurima ස්වර්ගය දාන එහෙම අල්ලාහ් සුබ්හානහු වතාලා ඊමාන් කමුගෙ ආයතේ බාවා ලබ්වා කොම්මෙ අල්ලාහ් සුබ්හානහු වතාලා ඊමාන් කම් බයන් කරවවා මේ වහී බාවා ලබ්වා කොම්මෙ ආයතෙග්ගෙ පහතන් ඉබාදේ අමලුගෙ වා අල්ලාහ් බාවා ලබ්වා කොම්මෙ ආයතෙග්ග ඊමාන් කමුගෙ පහතන් ඉබාදේ අමලුගෙ වා ඉන්නල් ලදීන ආමනු වාමිලුස් සාලිහාත් අල්ලදීන ආමනු වාමිලුස් සාලිහාත් ඉල්ලල් ලදීන ආමනු වාමිලුස් සාලිහාත් ඉමාම් මොකමද නුපුදේ දුලුම් ඉමාමි මෙපුනම් පහතන් ආදේ වාමිලුස් වාදි හේව අමල වෙන කුරංජි හේනේ කුරීම එන ස්වර්ග වන්නානි හේව අමල කුරීම එන ස්වර්ග වන්නානි අල්ලාහ් සුබ්හානහු වතාලා මේ හිදායතුන් එන මූණු අඹරාලීම අල්ලාහ් සුබ්හානහු තේනගේ හිතුක සික්කජස්වානි දැන් හේව ඉච්චන් උස්සන කිතම් මේ වරක් කියා දිනස් කිතම් මේ වරක් කියා දිනස් හේව ඉච්චන් එන කන්න උස්නේ කිතම් මේ වරන් හේව ඉච්ච කියා දිනස් ඒ අඩෙන්නී වෙන හේව ගතුකෙන් එන ඒ කිව අල්ලාහ් එවනි ෆර්දා ලබහ කම්පතු කරස් බයන් ආත ගන්න වෆි ආදානහිම් වකුරා එමිහුන්ගේ කම්පත වනි රියලිෆය එමිහුව කම්පත කන් නී වෙන කිතම් මේ හේව ඉච්ච කියා දිනස් আদি එමිහුන්ගේ ලෝතහුග මත අල්ලාහ් එවනි ෆර්දා ලබ්ව අල්ලාහ් ෆර්දා ලෙව්වීම මි වාගත කිදෙන් හේව ඉච්චන්ගේ හේව ගතු ගනු ෆෙනේ මිහුන්නකා নুবায়াকান্তঙ্গেই হিগতুগে মিহুন দেখে নি এমিহুন নাবে আল্লাহ ওয়াহি কোরআন ওয়াইহসাবুন আন্নাহুম আলা শাই এমিহুন হি করতে এমি ওয়াইহসাবুন আন্নাহুম আলা শাই ভরং হিও কামে গে মাতি গে মিহুন এতি এমিহুন হি করতে আ কমবে বাই কোস মিহি কোরআন ইতি বানাই মি কোরাকান্তত কি মি ভরর রঙ্গল কান্তত কে মিসাল কল্লা ওয়া আডওয়া হাগেন হিং হাম জেহুন হাসিল কোরামি লাবা মিউজিহুগে তেরেগে রেগাঁড় হাতারদাম হেদা কোরামি রে আলুকং কুরং আল্লাহু মিয়তি আঙ্গাবে ফরোদাম গহাসক রেতং হিয়া কোরারে রেগাঁড় গ বাই মিস তাকুম বাই মিস তাকুম মি হেদা কুরানি লাবা আডওয়া হুম গায়া মিউজিক জে হুম গা একান্ত হুগে মি হুম হেদা কুরারে মি হুম কুরানি মি ওরং হিয়ো কান্তত তাগে এমি হুম বরানি হিং হাম জে হুন লিবে কামে কে মিয়া কি হিং হাম জে হুন লিবে কামা কুং আল্লাহুম্মা না কুরাবানে হিয়ে মিয়াবুর বড়ং হিং হাম জে হে কামে বে হিয়ে মিয়াবুর বড়া হিং হাম জে হে কামে হিতং আরাম গনস দে কামে বে হিয়ে মি মানা কামে নুন মি রাঙ্গালু কান্তত তাকে মি এম এমি হুন নুবায়া কান্তং হেরে ফেন্নানি রাঙ্গালু গতুবা এহেম বেগা আল্লাহ গন বাইহ সাবুনান নহ মালা শাই এমি হুই কুরা গতুগে তিবি বড়া রাঙ্গালু আমর তো হে কি মাতি গে এমি ওয়াসাইয়ান লাহুম শাইতানু আমালহু শাইতান এমি হুগে আমর তো জিনে তরে কদ দেবি মাই হুন নং এ ফেন্নানি নুবায়া কান্ত রাঙ্গালু গতুবা নুবায়া কান্ত রাঙ্গালু গতুবা এইদেন ফাহু জামানুগা একান্তা একতবান একং এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙ্গা ফাহু জামানুগা নুবায়া কান্ত তা ফেন্নানি রাঙ্গালু গতুগা মিস্তা কুননা ফেনিকেন একান্তা কুরআন মাদওয়ান হেউলে ফামি হুম কোলো ফাহু জামানান আয়াবারকং হেউলে ফামি মিস্তা কুন দানি মাদওয়ামু এই সুবরগে ওয়ান্নামি হুম ফাহু জামানান আসমাদওয়ানে মি কুরিগা গিনা সুবরগে ওয়ান্নামি হুম ফাহুং আসমাদওয়ামুন দানি সুবরগে ওয়ান্নামি নারকাওয়ান তোরিন ফাহুং গিনাওয়া এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কোরাবানি এমি হুম গে হিত্তা হুগে ওতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিক্কা জাসফায়ে কাম ফাইত্তা কা রিয়ালা ফায়ে ওতি আদি এমি হুম গে লোতা হুমতি গে আল্লাহ ওয়ানি ফারদা লাবা ফায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিয়ামত হুগে মান ওয়ালা হুম আযাবুন আযীম বড়ু বেগেম বা গাদাফাদা বেগেম বা আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হুন দেবানে গিয়ামত হুগে আমি দিয়ে কাফারুন গে বাহা কর দেয়াইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবলে বি কাফারুন না বেগত দেমিয়ান নানি মুনাফিউন গে বাহা কা মুনাফিউন গে বাহা কা মিতি বাহা কা একাম মিতাঙ্গ কিবেগে এই এমমে বড় লাঁডুলিবে কামা কিমি হায় মালি গে জিহে এমমে বড় মালিয়া কিমি জিহে এমমে বড় মালিয়া কিমি মুনাফিক নিফাক কামুকে মালি এ কি বে মুসলিম গে তেরে গে না উলানি এ না হামা এ কাতি কাতি মুনাফিক গে তেরা বাদে গে দি আই কাফরুন বরে না আযাব বড় হে মামি কামু সালাম ইবান রাক্কাতে রুমা হাগু কাম বড় তা মি গে এবাই বড় হিকমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকুন নামি বড় আযাব দেবি হিকমাতে এবাই এলু হেরিম বায়ান কুরাল্লাহ এই হিকমাতা কি এই কাফারুন নাকি কাফারুন কাং এমমে নাসেঙ্গে কাফারুন নাকি কাফারুন কাং এমমে নাসেঙ্গে খাস তো মুমিন নাইঙ্গে মুনা কাফারুন কাং আদি এমি হুম সারা কাফার দিনা দাওয়াত দিনাস এনা এঙ্গিগেন তা এনা দানি কাফার দিনা দি ইসলাম দিন দু কল্লা একা মুনাফিকুন নাকি মিস্তাকুন এমমে বড় মালি গে জিহনি মিমি হুম গে সাবাব মিমি হুম ইসলাম মুসলিম নে কিয়া গে মিউলানি মিমি হুম দাওয়াত দিনি মা মিমি হুম গে বাসায়াং এতাব্বাই কই বাদে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এনে কি মুনাফিকুন গে সরদার মদিনা গে হল মুনাফিকুন গে সরদার বলে উহুদ হাঙ্গুরামা গে দুয়াহু তিন সাথে এক এতাম মিহাকু এনে গে বাহা হাঙ্গুরামা দু কল্লাফ এমবুরে এমবুরে গেন দিয়ে এনে গে বাহা কিতাম মিহুন না কিতাব গিয়া বড় মালি এঙ্গে নাই যে হাঙ্গুরামা গে দুয়াহু ফুরাগাস দি ফিল্ম কি এই এমমে বড় তিফাফাত হগে তরে ফা এফা রাসূলুল্লাহ হাদিস বলেন সাবুল মুবিকাত ইজতানিবু সাবুল মুবিকাত তিয়াবামি হুম হালাহ কুরানি বি হাই ফাফা কোন তিয়াবামি হুম দুর্বগান দার এ গতরে ইফ ফাফা গতু দেবি আল ফিরার ইয়ামুজ জাহফ হাঙ্গুরামা গে দুহু মুন আমরা ফিলুম হাঙ্গুরামা গে দুহু মুন আমরা ফিলুম এই এমমে বড় তি ফাফা তা হতরে গিমে ফা এম বিমা বালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ না তাবাউ গিন তিন সাথে এক ইত সাহাবিন নে এদি বাগে তিন সাথে এক ইত মুসলিমুন নে মুন আমরা দি আই এ না তাবাউ কি আবড মালি এক গে জেউন এ মিমি হুম গে ফারাতুন এ বা ইতা বায়াকা গেল্লুম বে বা মুসলিমুন গে তেরে এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হুন না এ বড় উকুবাই দে খুদু এমি হুন নুবায়া কাম মাতি গে তিবানি সিররু সিবু এই বেয়ের ফুরুং এমি হুন গে ফাল কুরানি হে আমালু এতের ফুরুং মি ফরওয়ানি কুফর কুফর ফরওয়া গে মিতিবেন হিতুগা আকীদা নুবা বেয়ের ফুরুং এমি হুন মি দাক্কানি রাঙ্গালো আমালু তা এতের ফুরুং নুবা এহেম বিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গাদাফাদা আযাব দে ওয়ারাগগদ নরকা গেমে আডি কিহা ওয়ারগদ আযাবিং এমি হুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবি ইহুদি নবরে আডি নাসোরা নবরে আডি মাজুসি নবরে সাডি গে মিউতি ema mi warab bodu warab boda hushiyar wanji hema sare mi nifaukan abadwe sasabe kalum birun tibbani nifaukamu ge asare ebe kalum ge hita wade dana kam kuri do hmita kiya kanne gonnani ukasha bin mihsan ukasha nu mi hanbalatul ghasil mita kiya ganna na hanbala ekalefana kiyenu lahuma sahabiyen ei rasulullah sallallahu alaihi wasallam ekalefana ghasilul malaikatu ke laqabun laqab deva fa sahabi ei ekalefana hangurama ga shahide wada gati ekalefana junuberi haritu ke waniko malaike bekalun suwargen fen hippawagen wadagen e sahabi hinuvvi malaike bekal ehama sahabiyen ekadeg fane duhak magumati mehra wada gannawani mi fadan vidala nafaqa hanbala hanbala munafiku vejje hanbala munafiku vejje mihem vidalo mehra nan awwakur ge fana mi dimaye wada gati ekade fana baddale wada gati awwakur ge fana magumati awwakur fana vidala re hanbala kon kahala bas pula bahen heti vidalo wan kon fada icchetto eti dulun ti ber kurawani denne nafaqa hanbala munafiqu vejje den awwakur fana mi dannani e hanbala wi kihinen he mona bala ashanika den hanbala mi dalawani e awwakure timanna men rasulullah sallallahu alaihi wasallam ge arihuga tibbawa ayru hiwani swargaya narakalelum fenna henne ekam timanna men ambidarin ge gaata ahulwerin ge gaata diyama ekam mulin handan netigen e bade ehma nifaqu vejje mona timanna men munafiqu vejje bodu musibate kemi bodu biruweri kame kemi දැන් අවබෝධ කරගන්න විදාලවන්නේ අතිහෙන් තිමන්නේ සබවේ මේ උම්මතුගේ එම්මේ ඊමාන් තේරියානි අවබෝධ කරගන්න. ඒකදී ෆාන බෙන් රසූල්ලා සහදීස් වලවණ කිගේ. අබූ බකර්ගේ ෆානුගේ ඊමාන්කන් තිලෆතුගේ එක්කොළ ලෑෆ මුලි උම්මතුගේ මිස්තහුගේ ඊමාන්කන් එක්කොළ ලෙස අවබෝධ කරගන්න කොළ බරවාන. ආයෂතුගේ ෆාන සවාල් කරන්නේ අල්ලාහගේ රසූලයා මේ උඩතහුගේ තරිතන් හැගෙන සවාබු ලිබේ මීහව කදී ෆානුගේ උම්මතුගේ වේ. රසූල්ලා සහදීස් වනායේ උමරුගේ ෆාන උමරේ දැන් ආයෂතු ගෙන අස්සමි සවාල් කරවි බප්පගේ නම් ගන්නේ තොර රසූලුල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම්. දැන් බප්පගේ නම් නුගතිම වරදේර වෙච්ච ආයෂතු ගෙන. දැන් ආයෂතු ගෙන දන්නවනේ අල්ලාහ් රසූලුල්ලාහ වෙච්චා බප්පගේ හේවකන් කියා වරෙන් එ. දෙන්න වි ආයෂායේ කඹුලේගේ බප්පා තිමන් කලයේගේ ෆානා එකු සවරු ෆර්බදාගේ හොලාගවි එම්මෙ දුවහෙව්වස එතරිත කබුර සවාබ් වෙන. එම්මෙ දුවය. එකදී ෆාන තින් දුවහ සවරු ෆර්බදාගේ හොලාගේ රසූලුල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් අයුක හුන්නේ. එම්ම දුහෙවෙ සුඩුක තරිතක වරගෙන අවවකුරුගේ ෆානු විදාලවනි තිමන්නෙවස් තිකංගෙ බහිසස් වේ තිකමුගේ හල්ලෙන් හොද මට්ටකා හින්ගා එගා රසූලුල්ලාහි සමාරියා දෙන් දෙවිය කලම වඩාගෙන රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් ගාරි හංගස් දන්නෝනි අල්ලාහගේ රසූලාය නාෆකහන් වලා හන්දලා මුනාෆිකු වෙච්ච හන්දලා විදාල දන්නේ කිනෙන් හෙවි ඒ හන්දලාය හන්දලා විදාලවනි අල්ලාහගේ රසූලාය තිමන්නමෙන් කලේගේ ෆානු ගාරිව තිබ්බා රහිවනි සවර්ගය නරක ලොලම් ෆෙන්න හෙන්න එකම කලේ ෆානු ගාරිහුන් තිමන්නමෙන් අහලුවරින්ගේ ගාතත් දායරෝ එකන්ත මුලින් හඳානත රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් අස්ල තියේ ඊමාන්කමකි ඊමාන්කමකි එයි අබදකු එවරක හුන්න ඇච්චෙන් නුනේ දව්වැලා හමති වායච්චකේ ඊමාන්ක ඒ අහලුස්සන වල ජමාතුගේ අකීදා කි ඊමාන්කමකි අබදකු එවරක හුන්න ඇච්චෙන් නු ඒකි දව්වැ හමති වේසවාන තියබෑමි හුන් තිමන්කලේගේ ෆානුගේ ආරයුගේ තිබ්බවා ඊමාන්කමුග රේ දුවාලු තිබ්බවා නම මලායික බේකලුන් උඩුන් තියබෑමි හුන් ගාත වඩායන් තියබෑමන සලාන් කොන් උළුනි හැවිමති ගහිගා බිගා උළුනි ඒ ඊමාංකමක තියෙන්නේ අබදු තිබේ කමු ගවානම එහෙම ඒ ඊමාංකමක මේ වාහකේ කිය අස්සාවේ කලුන් අබදුස් එබේ කලුන්ගේ නෆ්සුතහුගේ මච්ච මුරාකබා කරවර නෆ්සුතක ෆාරවෙරිවාවර නෆ්සුතක බල්ලවාවර අස්සාවේ කලුන් එබේ කලුන් මේ නිෆාවකම් වද දානේති හිතා හිතා නිෆාවකම් වද දානේති කුරීගේ සලෆුන් එබේ කලුන් අමලු කුරුන් කිරියාවස් දව්වලා අර එබේ කලු මි හදා ගොතකී ගේක බාවවනි බොඩ ෆොට්ටෙන් හදා බොඩ ෆොට්ටේ සන්දෝකෙ කහලෙච්ච සන්දෝකෙ දෙන් දිවෙමු නන සන්දෝකෙ හදා හිමි බාවවනි එබේ කලුන් අමලු කුරුන් මදුවා ගඩිගේ එබේ කලුන් එවන්නනේ පොරී තෙරය වදේම මති ජහානි මති ජහාක කව්වලුගේ එකනි වෙරිකම අඳිර වෙරිකම් එබේ කලුන් ඉස්සස් කරන්නේ ඊමාංකම් ගෙන්නන් අලුන් හිත වාගේ මී එබේ කලුන්ගේ ආදපුලෝ එකම අලගොණ මෙන්න ඉබ්ලිස් කමෙන් එන්නමාද කොප්පණෙන් හතර නමාද උන කොම් මිබුණනි මුස්ලිමුන් නේ නමාද ත කොම් මෙදවාක වෙන්ද නමාද අසුර නමාද මාගරිබ නමාද ඉෂා නමාද කොම් මෙ පහුන් දෙගඬ බාර ජහර් වැස් ගියන් ama faccakam yamunaarani huriha namade faccakam yamunaarani e go tennum waage ki ege rangalu goin huriha kam ges rangalu goin oggen hodam bi huriha be fulum masai kurima allah subhanahu taala dakkawane rangalu goi ikhlas ter kam nikan allah danna e allah etimanna sida kam wa magan hidayat dakkawa shi den ena masakke kure magu e magu hodam Allah shakke vesne ngena nge magu dakkawan Allah kirti kwan ko hai korwani walladina jahadu fina lanahdiyannahum subulana timang Allah ge din hodu matta ka masakke mi hau ko bay hau ko fiya timang Allah ge mi din hodu matta ka bay ko masai ko fiya timang Allah ge magu timang Allah ena dakkawan e bay ka dakkawa husine Allah ge waadu dogennuan ema komme be fulaku wes mi din hodu matta ka masai ko fiya din Allah devwan ena masakke kurima masakken nokon algonome mihen hama dihi rajyan ufan vima muslimaka vaane gotuge yakin kokgen ekamuge itiqad kokgen ekamuge aqida hituge baavaye mole fiya kana hidayat enno liben e dihi rajyan mihen ufan vika sade muslimakan nuwan islam dina anga faa gota nuule e dihi rajyan ufan mun e islam dina vanumuge hujjat enno e ki dalil enno e ki dihi rajyan ufan ehma hentana kamisaka islami hengama kan ufan vika swanji hena ta muslimaka e baule islami bodati kama ta hoga muslimun nu etabbaya ehmi ma hurihya be fulan masai kuram vimi din hodumatta ka dinuga maulumatan hodumatta ka mi dina ki inge ta hurihya ku hunna senge inge fada mi dina ki emme maulumat musandi din algonoma na inge na algonoma engineer inwata doctor ikan kiyawan unas etan aharakun emi hasil wanni ma duwegen fas aharum mi etchakam mi wanni e kiyawaga evre ma bode mi wahige ilmu wahige ilma ki mammage ungum verigen kavvalad dan den ungen unas husnuma ilme mi wahige ilma ame rasulullah hadis fulani mu'mina ku kirti qur'an kum bandu bodenno wana mu'mina kirti qur'an kum bandu bodenno wana ege maane ko ba abadwas kirti qur'anu ala maulumat libe mundane emen ilmere mufassirun vidalmani komme ahara ko timan namen qur'an muraja qur'ayru ituran ahara ben masale tan halluwe duniya ge mihinga masale ta qur'an itura e kiwe ge mi qur'an baawale farata ki allah nuli kainatu heddevi allah e mi qur'an ge ajab ta ki mi giyamata hame husmane chennu kirti qur'an ka ajabta hai moojizat kirti qur'an ki moojizat allah ka hadrat baba alifa wa moojizat hame ka ajabta husmane tanwan eh mi ilma ki mi husmane ilmen nu anekka mi ge ilma ki mi deenu ge ilma ki mi ge ilmu libejje mi ha giyamat do hogos ilmu ri ge gotu ge na hunnani e maqam ilmu ri ge maqam e nabiyuna jehi ge maqam e be kalam tibba ebe kanataka allah lavafani bodati member take e member tahuge jawahiruta irabburali gada jawahir ege jahafawa kummiyakas allah subhanahu wa taala mi ilmu hasilu koftati bi mihun giyamid dahuge e maqamuga lahatta yasati bi ekamaku duniyege ehim fanne ungena fiya ege faedawati hame kan duniya akhirat dahuge na hita kono na doctor ikan engineering kan ena ge hita kono na ewaake ki duniya ge mi fannu tan huri duniya she hama ekani ekama ku deeni ilma ki duniya aakhire baajje ver kodde ech deeni ilma duniya aakhire baajje ver kodde ech bayem mi hum bunani misal ka deeni ilma mi zamana kula ech nu ne mi zamana kula ech nu ne ki bale mi zama levvi kon farat mi zama levvi kon farat insana ayam mi taraggi levvi kon farat insana ke sikon ta mi taraggi kurevvi kon farat insana hedde ifara mizama ambesle insana hedde ifara e faraz dene modigen ve fahum mizama annane kama adi fahum ehen zamane ves annane kama huriya che dene modigen va faratum mi gurwan ba wale ehen vegen gurwana science va ke ki mizamanu ge ilmu hasil kokgen tibbevi dinu ge ilmu eri e be kalun gurwanu ge bayan kurani mizamanu ge huriya kan tatta ke ves gurwanu ge bayan kur huriya kan e gurwanu ge ben huriya ilmu ves e fada visnu me benum vani ema gurwanu ge ilma hasil kunan anekka den balam vi tariikhun namaves numata warang hoda gen namaves punam vi deenu ge ilma allah subhanahu wa taala devvi ikhlas tere ilmu eriyaku duniye ge nikamati vegen gosfavan veto bodat ilmu erin allah subhanahu wa taala lahatta wa fuhuri duniye ge emme mati daraja ge duniye ge ema rasulullah hadis fukuramani allah hatta akhirata tiyaba mi hun edeshe duniya ne edeshe akhiratan edeshe erun duniye enage fahatun allah lavane duniye ena nge duniya ge beenu wa kan ta allah subhanahu wa taala ena neenguma ena enguma kan nu la hudda de ba duniya na fahatun la wan duniya na fahatun duwana kan ange ekma akhire wanji ena ge maqsooda ka duniya ge ngula fiya ena behenu wawarakat duniya mes Allah nu devwan man kan yuridu harasa dunya nu tihi minha Allah ay qur'an duniya ge mi arama ra ufalara duniya ge nema tan ede mi ha enan egen bayed devwan meti man Allah ena e dewar kais nu devwan ekam ka akhirat tan ede mi ha Allah subhanahu wa taala akhirat devwan ema akhirat tan eden wi akhirat tan ikhlas ter kama ke duniya mi Allah subhanahu wa taala ena fahatun duniya lavwan ema algonam akhiratan edenvi mi diinuge ilmu Allah devvi mihun emme mati darajaage duniyage ves Allah levvi adi ebe ebe kalun avaharave diuma fahuga ebe kalun ge zikura Allah huriha mu'minunge dutak mati ge dev sanaya ta'rif ebe kalun ein be kalakam mistakun ihtiram kurawar tiyaba mihuna fenejjiya hayram wa efada ilmu eriyakam mistakun ihtiram kurawar duniyage raisakav ves mihaku ihtiram enna qur'ane warak bodati ilmu erna mistakun ihtiram kurawar duniyage hikawum tawuga ehem wima duni dini ilmeriya kallahu nikametinu qur'an duniyage emme mati daraje me hunna devvi kiwwe mi istakun ihtiram mes qur'ani me hunna itu bar mes qur'ani dinu mi hunna kiwwe gen e mi hunna enge mi hunga akhlaaga ahuri ha chemena ge fene emme dini mi hunna duniyavi mi hunna situ bar qur'ani kita me mala mate qur'e kas kom mes warage itu bar mes qur'e mi hunna ihtiram mes kom mes warage ihtiram ek qur'e adami sa madama rad qur'a munafiqun ge wahaga fashani dem yedu suwala fursatu ulwala wa sallallahu sallam wa baraka ala abdihi wa rasulihi muhammadin wa ala alihi wa sahbihi ajma'in aswal ai mihun islahu ege den isharat tam misalaka eggotaki huwa fenu sanidana misalaka ena faafu sejjaga huwa fenu eginan huri egota avahare faamiha ena faafu fuhewunu kan huwa fenu feni fauri misalaka amilla marwi sahabi amilla niyavi sahabiyen evi gotake kadege fanuge ai zaham vegen e ai gotake sianu vima korali amilla ai ruliyas korali ma de manan vegen marvi den ei ale e marvi sahabiya ke ale den mi vi gotaki enage verimihan erde ena huwa fenum fennani varar riti halatek gaina varar riti halatek gami fennani meka aten oi mihen furagahalle varar riti sifayek ga ena mi fennani den ena mi sawal kurani kale fahatu gati forwani kochen emme furatama ena mi sawal kurani kale yade ter Allah kine ke kan tak kore viden nevi rasulullah sallallahu alaihi wasallam ay gati manna hijura wada hijura kore vima Allah tibanna ke fahu sade va fi Allah tibanna ke fahu sade va swarga wada fi den ena mi dannani kte furagahalle ati forwani kochen den ena mi dannawani mi tiwanna e korali ate Allah e korobi kale atiwan Allah devi furihama ateke e ai atu ai nattali kale amille re amille fasiya kurare tiwan Allah kale devi me furihama ate e atu ai korale vi ka korali kale e makale ai fasiya kurare ena mi fennani den e gotare denna ate fasiya hennu kod devi Allah subhanahu wa taala den e gotare fawa hendunu e sahabi rasulullah sallallahu alaihi wasallam mi asmi dannawani e huwa fenuge wahaka kiya devvi ma rasulullah sallallahu alaihi wasallam hini warna kurawa hami dua karana allahumma fali yadaihi faghfir e hadars kala ko ena ke diya tabe sahab sare wash aki huwa fenuge mi fennani ena ke hale ena ya fahu fusse unukan huwa fenuge mi fennani e gotawa ki huwa fenuge boda lafa kureni den ituru gote nemmi wakuta kusi kundiya ko aki ena mi gotan e bahari ilmeren bayan ko fa huwa fenu ga misal ke na e de mi hunga ma me fanna e fa fa fu hevi jena huwa fenu ga dakka de wane den oti aslu marwa fa misal ke ma me fan wana ma abadu wesena dua kurun den Allah e dua tan ijaba kurar va fiya giyam e dohuga ma me fen fennan emme molati magam tahuga fennan ma embe fa ehnuune yakuri dua ma me fa misalakan e dua taka hagguwegen nuwa kamuga wa nama Allah subhanahu wa taala e dua tavs e na liven kuri mi haen e dua tan tilafata leven misalaka Ibrahim alayhis salam wes ka difan go pe dua kurav vita do pa husse ma ngedi Allah subhanahu wa taala mana kurav vande sababaki Ibrahim fan go mam bappa ya bappa ni avi budu din mati mushrike ke gotoga Ibrahim fan go bappa marvi den faahu se ma dua ko devo mon Ibrahim fan oti vaadu fa bappa e bappa ti manna ke bas nehi ek kama ko bappa ti manna faafa fu se ma ge dua ko devwa na Allah subhanahu wa taala ti manna manaanu kurawa ha inda den faafu se ma Qur'an ko ba ka Allah bayan kurawa den Allah subhanahu wa taala ge hadata faafu se de ma ge danna mon Ibrahim fan fa mana kurawi mushrika ka faa husaya de man edi evs mi hakad dua kurum hudda wegen we ei ena kitam me gaiti ma ke mi ekam ga vi namas hame gota rasulullah sallallahu alaihi wasallam mana kuramun ekade fan go mamma era pehra dua kudde ma ekade fan go bappa abu abdullah ya faa husaya de dua kurum mes mana kurai mamma amnatu ke fan avs faa husama dua kurum mana kurabi allah ki tigu anu ga mana kurabi esaba ki edemi hona kis budu dinu kamar wagan dia demi Abdullah ke fanu sati amnatu ke fanu demi hon beswani naraka ya Rasulullah sallallahu alaihi wasallam bappa mamma debe kan bappa ya mamma ya kafa ya bodo bebe ya hurihan men naraka ya Abdul Muttalib es Abu Talib es hurihan men naraka ya demi hon bunan sa khat diyin ara bodo ichin ita ara hon bunan ki be Rasulullah sallallahu alaihi wasallam aida ke be fulu aida ke be fulu kam viyakas Allah ng iman no jiya Rasulullah sallallahu alaihi wasallam swarge ke emme mati daraja ya swarge ke mati daraja ye wasila kiya kiye jaga jagaha wasila ki etan ei etan hama ekani emme alakan hagwega mani Allah ge rasul Muhammad sallallahu alaihi wasallam ekarifan emme mati darja ekarifan ga aila gina mistafun yotti naraka ay bay be fulun islam isa ke bodu be benge teren abba abbas ge faanu islam wada ge hamza tu ge faanu islam wada ge hamza tu faanu wegen di ai ko kiyamati yori darja ega sayyidush shuhada horiha shahidun ge sahiba yamid duhuga hamza tu ge faanu rasulullah sallallahu alaihi wasallam bodu be bayeb bodu bebe mes islam wadagen ne ekam bayem mi hum di ai bay di him buna gotua ebe kanu allah nak diruvio abdullah ge fana amnat ge fana abu talib ge fana diruvi den ebe kanu anak ka shahatu kalima ki uba allah nak em ge qurana gen de mi di hin kon dali le gen ach ama si kun den ha feni fenu ni mi hunang hem buna fenu hem buna li kom ek allah subhanahu ta ki ti qurwanu ga wahi korawani innaka la tahdi man ahbabt abu talib abe gato khalif fanu edi wod eti wada gannawa ha mihaka hidayatenu libene ek allah subhanahu taala edi wodi gannawa mihaka ra hidayat libene abu talib awharawun di abdul muttalib ge millatu ge mati ge timan nami marwani en kiya wada ga emma ma ambe fan adi misarak gos bay kamu ga wanya eh naraka den ya qur'an ka mennei den ege miharo iggota ki misale kad den giyamed dohgo swarga misaka darifulo wade fe nake mamma e bappa nar ke banu ahar miadu masaki kura jihe emi hun na vesida libeto dua ko den jihe emi hun na ida libeto darin na dua ko den jihe masaki kura jihe na se den jihe den allah hidayat dakka hun miha kan hidayat dakka wan yakushak ke wenne den giyamed dohgo emi hun misaka narake wanima ka ahar men hitama kura kanu jihe ne ekantan allah ahar men hitun neruwan Allah aharamenge hitun nirwan swaruge vantaverin ei aharamenge emme kaermi hunkam ga Allah dabba edwahuge hittan Allah badal kollavan swaruge vadda swaruge vantaverin ge hitta emuge hittan hunan hamdarudin furifa heo wahakata dakkani narakavantaverin deke nafuret terikan Allah subhanahu wa taala ban ei gaitimage baikkam ga vias mer Allah subhanahu wa taala levvi loibbetta mamma ge hituga darifula deme duge sewani handarudi Allah levvi loibbe elobi Allah mamma ge hituga nu levvina madarifulu komme farakos vihafa marala komme farqos biha marala elobi allah nu levvina elobi allah levvima mammadari fulan hamdaru divani ehma allah subhanahu wa taala e gotan hama swaruge anta ena misaka ibrahim alaihis salam allah giyame dohga dannaman ei qur'an ga allah wa'adu kurabba foti ibrahim alaihis salam edwahuga nikametin kurabbana wa horiha be fulan singa danna egena daga nana fadan ibrahim ge fana ki allah subhanahu wa taala khalilegge gotuga heddei fara khalilahi gon fara khalilaki ei timaage emme aris emme lobi wafara Allah subhanahu wa taala khalilegge gotuga heddevi Ibrahim alayhis salam eha lobi wadigenne Allah subhanahu wa taala Ibrahim alayhis salam deke Ibrahim alayhis salam giyamet dohga nikametin kurawana kaman Allah wani wade wadigenfa giyamet dohga Ibrahim fanu kurimatin bappa Ibrahim fanu bappa moon wata narakaadi madda damaase kende wetan ibrahim faana feni wada gannawa feni wadan allah duwa kono e allah e mihege kurmati ge mihege bappa narakaadi mag gendemu evre bodu nikamati kamen hunna waane he allah wani waadu e bodu gem fae timan kali faan miya dun nikamati nukureguma mi evre bodu nikamati kame waane ehindo allah subhanahu wa taala ibrahim faan kulliya ka fahata mihen emre davar ibrahim faanu ge kaari gemen uure sifa hutur uure Allah subhanahu wa ta'ala Ibrahim fana bappa uregge sifa badal kollawan Ibrahim alayhis salam dan avhatti mannage kairing e gendare tigenda tanaka ewagu tuwagu tun Ibrahim fana ge hin Allah subhanahu wa ta'ala badal kollawi ehwima Allah subhanahu wa ta'ala swarge ge hitta badal kollawan en hitegge emmen tibeni e mi bone chaki en hitegge emmen nan ehan dar diwan evves ruli veri kamen evves mihegge hitegganwan hasada veri kamen evves mihegge hitugganwan loy ba kulunum furifati bani malaikatun abadu abad dur takum wa salam kuramun dane mi unas waruge den emi hunge darinna maem ba fana mi mismi hun misale ka dariyaku iman ba huri allah subhanahu wa taala furihama gotuga e dari fulan enage e e namage maem ba fan tabaweji allah subhanahu wa taala mi hun swaruge waddawan hama e gotta mi hakan enage darin tabaweji ya e mi hun nage swaruge ka allah baddal kurawane mi misale ka den swarge vannairu mihunge daraja tafaat waane ta misale ka bappage daraja dari fuluge daraja tafaat bappa huri maagina hewa amal kogge ma matiga dari ful darin tivi tankole madu amal tak kurumge sabun tankole daruga swarge ega ekam swarge ge emme daru daraja ge hunna mihaves tasavvur kurani mihavure bodu nehmaten mita ganuwe ama naraka ge semmelui azab ge hunna mihata tasavvur kura fada ei waago ta ki duniyega muli duniyega etak gunayen emme daru daraja ge mihange balibe duniyega etak gunaye den visna emme daru daraja ge miha den e emme mati mi hunna gadi kiya wara dibe a em vim allah subhanahu wa taala waado odigen fo ti emi hun baddal kurawana wa ka darin swarga wadajjiya ma emme fana darin swarga wadajjiya ma emme fana darin baddal kurawana allah subhanahu wa taala ki tuwan ga wahi quran walladina amanu wattaba'tuhum dhurriyyatuhum bi imanin alhaqna bihim dhurriyyatahum wama alatnahum min amalihim min shay ایمان و سوالی ہمارے کولا میہ ادی امی ہن نا امی ہن کے دارین تباہ وجیا قیامت دہ گے میہن بدل کر واہ ہوشی میں تیمن اللہ ایک ایک کے عملوں ایوس منبر اون ایوس نو کر واہ ہوشی اے کی نے داری پھلو مینی دارو گا باپ مینی ماتی گا باپ پینو گن نا داری پھلو کرے کا تیریا گا دارین گن دانی مچن اللہ سبحانہ و تعالی ایک دان کے فضل وانت ورکن ای ایک دان کے اوگا وانت کن ای دارین کے درجہ اتر کر واہ دارین باپ کاریا گن دان می واہ کے باپ میہا islah ima darin nan huri faada misare ka giyamet dahoge e darin wes imam vejje kamuga wa nama daraja ge tafaat vejje allah samay gotab bappa miha daraja ge gotun da darifulu mihiri daraja ge gotuga ma mati horejja bappa gen dani macca darifulu ga ariya darifulu gen dani tiriya ka bappa ga ariya daraja ge darennuane swarge ko 27 mati wa 27 mati anaka swarge ge den swarge ge bahaka bahatta den ituru swala fursat aye buraqo buraqo yakyani e rasulullah sallallahu alaihi wasallam e ahakavure kudaye bagalakavure bode bagalam kiyani aha himara deeti jamaavegen ufede echcha bo onnani himaren gen ga onnani ahen gen ebarak ginan onnani pakistan india danta rasulullah sallallahu alaihi wasallam gen gulu bagale ekama ekan quran kare fan nurussai makruha kamen ei himaru ahuge macchad du kollun himaru ahuge macchad du kollun ei makruha kame kamaku den egen elibe dari dariya kiyeden enwan dari may enwan dari may rasulullah hadis qurani burag ahakavure kudaye bagalakavure bode yaki ei madyechen ruhani che vimata e ajab qurani kamen ege etike ege burag mikuni burag manaki ali barakun naga han barug manaki ali ali da emme barada tur qurach ki ali emme nasenge ali emme barada tur qurani eti fiyawalo ala lulukulan no fenna hisaba fiyawalo burag dem chiyai kuraha fami inna eti e buragen nun ei anhenegge moonu la fiya lafa ei hamus dogu e hamus dogu e mihun kuraha fani burage ki ha mihun gabul wes kofati bi burage burakun nabiyu ki ha mihun kuraha fenna eti ei hama hus dogo e shiyain kuraha fein etchen e shiyain hama ali ge fanu gas kolwe zabadul maymuna kiyab emi hun kuraha fein nani hama hus dogo ali ge fanu asobe huri ha rarako shiyain ge tere ali ge fanu ga homi e oye pakistan gus eta tanak wa ali ge fanu gas hama he riti ahe hudu kula ga hen onnan kaan difa tabes kamis no qur'an hama falako fa ba ba fonnan ahe ari subhanallah riti anghenegge muunu lafen rasulullah sallallahu alaihi wasallam hadi isnale ehi ovesnu ane burag mibuni burag ke sifar sudan kore ahakavre kudai bagala kavre bode ame ahuge muunu nanta muunu sunna kare fan sifa kore vie e jibril alaihi salam wada gane sawar hippawa gane den kare fan macchan ara fiya ege mane ki egen ta macha besara gata ekam kyoti sorry hadi ne kare fan macchan ara wada gane imale akabbe kalunge ehi puluwa udang ara wada gane mi raja ara wada gane mer isra kore muni buraguga isra ge mane ki re gandu ge wagu tegga hingun hinguni kare fan hinguni baitullahin baitul maqdisa e sawari ta den etanun kare fan ara wada gane imacha malaikabbe kalunge ehi puluwa malaikabbe kalunge ehi puluwa kike adi bara tango baburaha iman wa kama oho e mi hoves kuri duwa hoves bayan ko fona mi rububiyatan iman ve rububiyatan iman ve makka ge hurihya mushrikun rabb allah kama qabul kore bod rabb ki allah kama ega makka ge fuluge erves uri tins te vas tolas budu meduveri nan hadafa abdul muttalib ege abdullah abdul muttalib idalwani ana rabbul ibil timanna ki mi jamal tahu ge veri ay rabb timanna jamal tahu rabb walil baiti rabbun yahmi ge fulavves ve rabben e rabbu ege fulu hima ek kurawane ge fulavves ve rabbe ge fulu ge rabbu kamang emmes kabul kore e zaman allah kan ge fulu ge rabbu em ya kun tar denu ves ran taj kole ngalwa e mi hun kurakam nu allah kurabba kam e ahar ben nakang kare fan wa hasar nu kurabbe ne a ho ho mushrikun ego to ke maru hi ham rasulullah sama khudu e kare fan ke hadis fulun sabide do mi hak wa asmi dannawani e allah ke rasul ayati manna ke bappa marwe fawani jahiliya zamanu ke bappa dani kon ta nge sorgen he narakan dannan narake ase jahiliya zamanu ke maru emmen narake ase budu dinu ke yamakka ke mi hanti bi ibrahim ke fanu ke dine kiya gen budu dinu ke tibi eme jahiliya zaman ke mar em mem makkan naraka den ena warad de rafa rafa daniko ena go hadi go ala ban ya aspalar kalek bappa e kanyen nun he naraka ge timan kalek fanu ge bappa ya mamma ya demi hum ves naraka ge sor hadis mihar marwefa mihwa kiban kureveni dirihuri mihegge faratun kurevena kame komme kame e gawaida dirihuri mihegge faratun ada kurevenya marwi mawes ada kurevena ge faratu emme rangalo mihegge faratun hanna kurwan kiyena mihar ti konna husen husen ge matin har mi kurwan kiyena komme da husen kurwan ki kiyevi kama vanta gabu kharim jawab di husen kurwan kiyena hama husen husen kari har mi bonani misalaka ami adu husen mendur namaz quran kanne te harang husen matin kollana mendur namaz ena mendur namaz kurkama vanata ena marwa fati mihege kima vesnu ma ekama ku mihege kima misal ekama mihege namu gami haru sahna sodagate kurawidan eti gabulu kurawa ena ge faratu harmuni meni mihege namu ge harmi kam mi quran diri huri mihege faratu kurawen hame gota diri huri mihege faratu hajje vesai dan ena bali yegen nu dewe warwai tawremi mi kantak kurawen marwa fa mihege kiven sodagate kurawidan hajjen ena attaka idan umra ve vidana ena attaka saabitu kantatak kure den rode misale ka farudu rode enan nu hifo ejia farudu rode sunne rode nu hifene majite ge farata kum farudu rode nu hifo ejia nage wali werin e rode hifare hadis fulu kore farudu rode nu hifi gossia a eva kujja ko mikolon warak kuri sore tumuli bahatta rasulullah sama amar kurawah wani ekali fan hadis ful kurawani aful liha wa qassu shawarib ti abami hun tumuli du kollase diguwan ekko du kollare hadi matti maskur ko kosase ekali fan amar kurawah fani ekali fan ge amur dalil kurani wajib ekama e wajibun amuralana ituru dalilen netiya e wajibun amuralana ituru wes dalilen nen ehmi ma e wajibe nengoti fa kuri tami karimati ge bahattan jeni firihun ge fa kuri Rasulullah SAW hadis fulan ma asfala min al-ka'bayn min al-izar fa fin-nar. Tami karin ti yang izarum da ba wani naraka ga. Mati hadis Rasulullah sallallahu alaihi wasallam. Akavvalu ke sual kurevene mistakun ena walula fahama daira malaika bekalum de malaika be nakira munkar de malaika bekalum wadaya ganna ne nakariya wadaya ena sual kurawana den kaifiyate besmiya kanne ge akavvalu ke hinga kan tatta duniye ge kan tatta humacha giya sen kurevene mehar menan din hayata ei duniyavi hayata barzakhi hayata ukhrawi hayata tin hayatu ge diri ulun tafat ema duniye ge algonu mi ule diri ulun mi diri ulun kavvalu ge diri ulun ge machaka giya senna kurane besmi akum ge nan kavvalu kan tan hori duniye ge mi kan tatta hinga gota kare ehno bune ne allah e hingo takan etan lebi sabo ki mi haro algonu ma gita ko nas e na unna nonna gota etanga suwalus kure mundan azab de menan azab asli be mundan sawab li be menan sawab asli be mundan eta kavvalu e jehme etanu ge haale eggotake giyas ko genwan duniye ge haale hama egotta ukhrawi hayaat bas ukhrawi hayaat ke mihun vestara swaru ge wanna mihun tibeni emmen aadam alaihis salam ge digu minuga yusuf alaihis salam ge riti minuga emme yusuf alaihis salam allah subhanahu wa ta'ala adimi hatana duniye ge hedde emme riti firhina zawan emme riti firhina egane fan magen bala sun daare magu mati tibe hurhi han henu ke defana aitta korale verusne qur'an ge yusuf suratu aitta korale verusne e hariti zawanen e yusuf alaihis salam Allah subhanahu wa ta'ala swarga ke liye Adam alaihis salam ke boto minu ka Yusuf alaihis salam ke riti minu ka swarga anta ke dikhi minu kinu adiha photo nu adiha photo arab bode thi adina rakavan teru ke avrams bode thi narakavan teru ke mi karum ferge ek konda ha tin duas datur kurima datur kurima datur kurima ko tin duas datur kurima eha bodo narakavan teru ema tafat wa ha ke ukhrawi hayata dunyavi hayata barzakhi hayata mitin hayata ki tafat e wahake ki hama mistakum walula fa da rasulullah hadis fur korawani ewagutu mayitan iwene ane fiyawalata huge ato enum wagutaku niwene mayita ekan alwanu men kitam me echche mayita kare tibegen kiyas mayita kan niwene vese echche ade kitam warat telias ihsas wenwana wikiya kasnwana ihsas mayita hama ekan miwagutu iwene e rasulullah sma ewatu iwene kama hadis fur korawima hadis fur korawani tiba mi hunge faawanu ga fiyawalata huge ado enan iwene mi ade malaikatun asfiye ena swal kurumun ebade tiba mi hunge akha sabitu kan devu mang edi dua ko deshe mi har ti swal wargine kurai foti yes yar anghenage kama ki allah subhanahu wa taala adam dar kuran hina sharu kurab wa kama ngei ena barabar kurin alukan tak kuramun asi kama banya pahodi hege sabena devan allah subhanahu wa taala yar bionani mihaku amalek de mati de mihun huri mihaku misaka damu namad barabar kuramun a mihaku ena balivi erre balive ena nu kuramun na ane de ko no tin re singa je damu namad nu kur allah mala gat na kurab wa ena ama damu namad kuramun da kama liu wash damu namad kuramun da kama liu wash ei e amaluga emiha demihunna kamuga wa nama hama egotan anhemiha misa karod mo ibes dwa ko ibes halu kamen lukure dem fahudi hai ge namisa ke halen ena lagati fahudi hai ena ga fahudi hai ge sawabe usmuli ben e fadamiya ka muli ben ibes sawabe ah bahu ge mane ki thik hai to demihunna ah ehen abadu bes misare kan hama kommeriya ku enak kurave mi warake ge mane ki kam kommeriya ku terra ku enak kurumennu kitam me madakas demi allah subhanahu rasulullah hadis bukan ahabbul amal ila allah adwa muha wa in qall allah ga to tang emme lobuati amalaki amalik ge mati demi hurave amalake kitam me kudana ma bes misare kommeriya ku terra ku ek kurani kommeriya ku enabe terra ku ek kurae dera ku burai chette burai chenu dera ku enabe kurae den anekaku ena edrete de kolla estera ane fasre ena nuhela ene bremina maheo kambodo mi dera koi kuramiya ena barabar dera koi ngabe kuram ei demi horma ke ma abad gawa kurum manglor sunu abdullah ibn umar ekari fan ona huwa fenen edre ek fenen wadati huwa fen hafsa yare huwa denne hafsa rasulullah sallallahu alaihi wasallam kiyade mu hadis pokoro bani kambulege aha hafsa ibn abdullah ibn umar ibn bafat umar fan ge dedar kanum me dannani abdullah ibn umar damunamad kurabba be kale kam gawanam ki harangala ekade fana siru sirun e adoi wan rasulullah sallallahu alaihi wasallam ehem vidalwa sirru sirru adi une mihiri wala asabya kanunge iman kam hori dahiyatika ekade fan ereyafahu emme revves tulenno kollawa danawal emme revves avahara wande kommere algon men no quran dere ko fan e den e gotan aden yege misale ai roda barabar oligen ta kan e puravun oligen misaka oligen ke ke ke ka oligen ke unie na ke ka se roda barabar e sababa ki rasul allah rasulullah sallallahu alaihi wasallam allah e nai kan devi adi bon devi allah devi rizge ke ye na roda en ta anda o mi har hori hatane ge meti itimadu banget ta hori hatane ge waki di he rajya ge no masjid saudi arabia ge sa banget ti wen intizar go ha bange go ara faran em vesmiya kunu dar irosse to bala em ihar minan em yang hu riha ga om ekasi ti made fahem ena jihana gala bala den ena ves insane ena ti sama ole gen goi dana ama ek masare a fahusu alin ge fahusu a aitta den gina yas den ana dwa hu den adiya vetta ina ran kar vya duas a singire to buima ki tahugiyu ge ilmeri midal wa gotu ga ma haran ka me ei hurihaya gotakum business engena furatama kan baya harang etak kamin egebe jamaave furatama kamaki bekar kharade mes faydane bekar kharade bekar kharade kurma hiunga lekum israf kurma hiunga lekum harang kame anek gotai haringada gellumen ena gastugade allah taala tuki wala tulqu bi aydikum ila tahlukati ba mung amilla ittahala hagutara nuwaddash amilla nafsa gellume dinwaki harang kame harang egen eba baro gellumbe mi dekanta mi maya ganda dekanta foratan bekar hara de dewana kama ki hari ganda gellum huri kame den anekka egen eba jamaave islam din nafi kura baro kanda ta egen tenen emme islam ta ki namada kari baro bitme singer to wala mena namada rasulullah sme kan nuba was do bachi istimal hoge namada miskita skar no amru kura ba misal lo no be dukaya gen namada kair no mas hoti fiya kaya gen anga was filan den jiyani namada kair no hunna en vegen fiaves lo no me dues e ro fila en kan hadis fu kurel etro la kafia ge bas filan den ena hunan janu miskitan nas ema eba malaika be kalun nang eba egen undagu we no ba wa he vejja malaika be kalun ena karen duradde rahmatu ge malaika be kalun taklifi hisas kurel ga mihre uriya kan ta bala ero ilmerin fatwa de wa feheri eti haran kama singiretu me ka haran kama ka den singiretu bo be fulun na singiretu du kollan ulah ko bodu massara mi mosume mi ramwa ma efa da kanta takun duro ga to wallahu alam ha fa suwal ei lono me du gas hunnane mi beru tanta hunnane vikkan hama tirigen na lal lono me du kol e gas gahuge budu budu kala na mi ha war war miru echen e ves hama rihan ala ala ge lono me du gas se lono me du gas kurras kurras lono me du gas mi tineti kagen miskita kairen man wati ha fa suwal ओ एकुन अने विल्ला मिहर ए मालिया रे मिहर मालिया कुडा तफा ता मिरा दो मिरा रुम बंगे को बिम जन मिरा रुमी हुम विल्ला रोदा विल्ला मैं टीवी के बंगे गोनी माले के बंगे गोनी एर माले बि हुम रोदा विल्ला टीवी टीवी बंगे गोम फेरि में माले बि हुम रोदा विल्ला मसले ने आ मालिया मालिक आरी कर रहा दे मी ना फरम हुम रोदा विल्ला ना फरम बंगे गोई den mi haru mi sa ne huni eden mi sawal me den nu kende ne nimmaren jene gada kam ema irad kor vi eden ma da ma sonna na ha fursat e en dan mi haru iro sen den ves ya shaw gor ken hori be folo mi sa ga sawal kuran te dan iro sen den ves e e kama ko mi sa ka ba be folo te vena mi sa ka te duan nu ke rifa dan be nu ve fa e kama ko te duan nu ke rifa sti vena ya be nu je gen ti be be folo ko sti ve dan hem vi ma mi sa mu den nimmarani سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته